আমার নবী যখন তায়েফে গেলেন, পাগল নামে সেখান হতে তাড়া খেলেন। শোনো মোমেন মোমেনা, তায়েফের ঘটনা, আমার নবী যখন তায়েফে গেলেন, পাগল নামে সেখান হতে তাড়া খেলেন। দিনের নবী কখনো তো পাগল ছিল না, পরনে তার ছিল পরা গরিবের জামা। দিনের নবী কখনো তো পাগল ছিল না, পরনে তার ছিল পরা গরিবের জামা। নবী যখন রাসুল বলে পরিচয় দিল, অযোগ্য বলে তাকে অপমান করিল। প্যারা নবীকে গো, আমার নবী যখন তায়েফে গেলেন, পাগল নামে সেখান হতে তাড়া খেলেন। শুনিল যখন তাদের দ্বিতীয় জনা, বলে তোমাকে ছাড়া কি আল্লাহ কাউকে পেল না। শুনিল যখন তাদের দ্বিতীয় জনা, বলে তোমাকে ছাড়া কি আল্লাহ কাউকে পেল না। তৃতীয় জনা শুনে বলে দূরে থাকি ভাই, সত্য হলে ঠিক আর মিথ্যা হলে উপায় নাই, কথা বলবো না তাই। আমার নবী যখন তায়েফে গেলেন, পাগল নামে সেখান হতে তাড়া খেলেন। শোনো মোমেন মোমেনা, তায়েফের ঘটনা, আমার নবী যখন তায়েফে গেলেন। এর পর মোর দয়ালের কোমল গায়েতে, ছেলেদের লাগিয়ে দিল পাথর মারিতে। এর পর মোর দয়ালের কোমল গায়েতে, ছেলেদের লাগিয়ে দিল পাথর মারিতে। দুষ্ট ছেলেদের হাতে এমন মার খায়, মাথা হতে জুতা তাহার লাল হয়ে যায়, রক্ত বয়ে চলে যায়। আমার নবী যখন তায়েফে গেলেন, পাগল নামে সেখান হতে তাড়া খেলেন। শোনো মোমেন মোমেনা, তায়েফের ঘটনা, আমার নবী যখন তায়েফে গেলেন। নিস্তার পেয়ে বড় এক গাছের তলাতে, দয়াল আমার দোয়া চাই দুহাত তুলে। নিস্তার পেয়ে বড় এক গাছের তলাতে, দয়াল আমার দোয়া চাই দুহাত তুলে। ক্লান্তিতে নবীর যখন এসেছিল ঘুম, জিবরিল সে বলে আসসালামু আলাইকুম, ভাঙলো আমার নবীর ঘুম। আমার নবী যখন তায়েফে গেলেন, পাগল নামে সেখান হতে তাড়া খেলেন। শোনো মোমেন মোমেনা তাই ফের ঘটনা, আমার নবী যখন তাই ফেতে গেলেন। ফেরেশতা জিজ্ঞাসিল মোর দিনের নবীকে, হুকুম দিলে পিষিয়ে মারি আমি ওদেরকে। ফেরেশতা জিজ্ঞাসিল মোর দিনের নবীকে, হুকুম দিলে পিষিয়ে মারি আমি ওদেরকে। দোজাহানের নবী বলেন না না গো না, ওদেরকে খতম না করে দাও করে ক্ষমা, দেখো নবীর কি দয়া, আমার নবী যখন তাই ফেতে গেলেন। পাগল নামে সেখান হতে তাড়া খেলেন। পরে ওই তায়েফ বাসীরা সবাই বুঝিল, একে একে সবাই ইসলাম কবুল করিল। পরে ওই তায়েফ বাসীরা সবাই বুঝিল, একে একে সবাই ইসলাম কবুল করিল। এমডি মেহবুব বলে শোনো ক্ষমা করা চাই, ক্ষমাতে আল্লাহর করুণা পাওয়া যায়। এ ঘটনা প্রমাণ দেয় আমার নবী যখন তাই ফেতে গেলেন। পাগল নামে সেখান হতে তাড়া খেলেন। শোনো মোমেন মোমেনা তাই ফের ঘটনা, আমার নবী যখন তাই ফেতে গেলেন, আমার নবী যখন তাই ফেতে গেলেন।